জানো মই কেনেকৈ পাম, তোরে মন পাবলে তোকে মন দিবলে তোকে হি আখনি কপি খুন্দি বলে না জানো কোন দিনা পাম, বুকু ভরি তো কেন সাম, ও ময়না জান ও ময়না জান ও ময়না জান ও ময়না জান। মোর বুড়া দেখুন তোর মরমর বানে, ও চকু মুদিলেও দেখো তোকে সপোনে গৈ দি থাকে, ও কৰি যার ভেটি মোর বুড়া দেখুন তোর মরমর বানে, দেখো তোকে সপোনে গৈ দি থাকে, কিনো খাই পাহৰো তোকেনো মই নাওঁ, উৰে পাখি লগাওঁ মন পখিলা হৈ বাৰে বাৰে তোৰে কাষলৈ, বাৰে বাৰে তোৰে কাষলৈ, ও মই নাজান ও মই নাজান ও মই নাজান ও মই নাজান। ও এদিন তোক নে দেখিলে জাননে খুন লাগে যে খলি ধলি, এপর দুপর করি রাতি তোম হয়তো পানি ক্ষতি, ও এদিন তোক নে দেখিলে জাননে খুন লাগে যে খলি ধলি, এপর দুপর করি রাতি তোম হয়তো পানি ক্ষতি, কিনো মোক আহুদি করিলি মই নাও নোয়ারো যাব তো পাহরি দূরলৈ, দুচকু রাতর খুন হৈ দুচকু রাতর খুন হৈ, ও মই নাজান ও মই নাজান ও মই নাজান ও মই নাজান, মই নাজান ও মই নাজান, তোকেনো মই কেনেকৈ পাম, তোরে মন পাবলে তোকে মন দিবলে তোকে হি আখনি কপি খুন্দি বলে না জানো কোন দিনা পাম, বুকু ভরি তো কেন সাম, ও ময়না জান ও ময়না জান ও ময়না জান ও ময়না জান, ও ময়না জান।